ভেসে উঠলেই সূর্য লজ্জা পায়, আলোর মুকুট খানা তোকেই পরাতে চায়। তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়, আলোর মুকুট খানা তোকেই পরাতে চায়। তুই হাত তালি দিলে সাকির হোসেন, তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন। তুই নেচে উঠলেই ছন্দের ছুটি, ছন্দ শিখে রাহাল ছাড়ে মোটামুটি। তুই গেয়ে উঠলেই ভেঙে খান খান, কপটে ভণ্ড যত পরিচিত গান। তুই কথা বললি সন্ধি সমাস, ব্যাকরণ থেকে ছুটি চাই তিন মাস। তোর মুখ ভার হলে বিষাদ জনিত, কারণে নিশান গুলো অর্ধনমিত। তোর মুখ ভার হলে বিষাদ জনিত, কারণে নিশান গুলো অর্ধনমিত। পরে ফের তুই ঠিক করে হেসে দিলে, নিশানের হাত তালি আকাশের নিলে। তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়, আলোর মুকুট খানা তোকেই পরাতে চায়। তুই হাত তালি দিলে জাকির হোসেন, তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন।